তাই আমাকে মূল বক্তব্যটা শেষ করতে হবে, বুঝতে পারছেন না? কি বলছে? ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরলি মিম্মা লিল্লাহিল্লাযী ইনদাকা, হে মুহাম্মদ, আমি বড় গরিব, আমার বাড়িতে হাঁড়ি চড়ে না, আমার বাড়িতে রান্না হয় না, আমার বাচ্চা খেতে পায় না, আমার বিবি খেতে পায় না, আমার বাড়িতে অসহায় অবস্থায় আছে। আপনার কাছে তো আল্লাহর বাইতুল মাল আছে, ওই আল্লাহর বাইতুল মাল থেকে আমাকে যৎসামান্য খাদ্য দ্রব্য দান করুন। হুজুর, আমি বড়ই অসহায় মানুষ, চাওয়ার স্টাইলটা কি? হে মুসলমান, চাওয়ার স্টাইলটা বুঝে গেছে? গলায় চাদরের ফাঁস দিয়ে টান মেরে, গামছা দিয়ে পেঁচিয়ে টান মেরে রাস্তায় ফেলে দিয়ে বলে কিছু দাও। অটল বিহারী বাজপেয়ী নাকি ভারতের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, আর বলি আর বিজেপির ওইসব চুলবুল চুলবুল করে ছাট ছাট ফোনে হুমকি দিচ্ছে, এটা আপনি ঠিক করছেন না, জেনে রাখো আমিও কোনো চায়ের দোকানের ভাড় দেওয়া কাজ করি না। কথা বুঝতে পারছেন না? তুমি রসগোল্লা দেখালে আমার ছেলেরাও রসগোল্লা দেখাবে, মিষ্টি, বুঝতে পারছেন না? তুমি মিষ্টি খাওয়ালে আমার ছেলেরাও মিষ্টি খাওয়াবে, আর তুমি হুমকি দিলে আমার ছেলেরাও হুমকি দেবে। বাস্তব বলেছি, হক কথা বলেছি, কথা বুঝতে পারছেন না? তাই আমি বলি যে যজবা বাংলাদেশে শুধু দেখালে হবে না, বর্ডারটা পার হয়ে দেখাবে। কি কথা বুঝতে পাচ্ছেন কিনা? কত ধানে কত চাল তখনই বুঝে যাবে। সেবারে বক্তৃতা দিচ্ছে কোন জায়গায়, আর খালি ফুক ফুক করে খালি কাগজ পাঠাল, একটা কাগজ পাঠালো, আমাদের দেশে ইসলামিক আইন কায়েম করতে হবে কিনা, কথা বুঝতে পারছেন না? আমরা এতদিন ধরে নারী নেতৃত্বকে তাদের কাজ দেখেছি, আজকে নারী নেতৃত্বের জন্য আপনি বলুন ইসলাম নারী নেতৃত্বের অধিকার দেয় কিনা, কথা বুঝতে পারছেন না? আমায় কাল জানতে আমায় কেন জিজ্ঞেস করছো ভাই, তোমার দেশে মৌলানার অভাব, কথা বুঝতে পারছেন না? তোমার দেশে মৌলানার অভাব, তাবড় তাবড় আলেম আছে যারা এতদিন নারী নেতৃত্বের আঁচলের তলায় ছিল, তাদেরকে জিজ্ঞাসা করুন, আমায় কেন জিজ্ঞেস করছে? আমি বললেই তো বলবে হুজুর রাজনীতির কথা বলে গেছে, কি কথা বুঝতে পারছেন না? আপনার দেশের রাজনৈতিক ব্যাপার, আপনার দেশে মৌলানারও শেষ নেই, আমায় কেন জিজ্ঞেস করছেন এসব কথা? আর আজকে আপনাদের হঠাৎ ধ্যান ফিরলো কেন, নারী নেত্রী চলবে কি চলবে না একদিন মনে ছিল নি? আমার কথা বুঝতে পারছেন? পাগল না পাগল? আমি বললাম ভাই দয়া করে আমাকে এই বিতর্কে জড়াবেন না, আপনার দেশের সব তাবড় তাবড় নেতারা আছে, তাবড় তাবড় মৌলানারা আছে, তানাদের কাছে ফতোয়া চান, তানারা সুন্দর করে বুঝিয়ে দেবে, আমাকে এর মধ্যে জড়াবেন না। কথা ঠিক না ভুল বলেছি? কথা ঠিক না ভুল বলেছি? ফের তাতে লিখছে আমাদের দেশে ইসলামিক আইন চাই, ভাই এতে ভাই ডোন্ট নো এভরি আপনার রিগার্ডিং টু দিস ম্যাটার, মানে কি বলুন তো, অন্য কোনো ব্যাপার নয়, আমাকে তুরুপে তাস হিসাবে ব্যবহার করতে চাইছে, কি গো তুরুপে তাস হিসাবে ব্যবহার করতে চাইছে, পাবনায় কি মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় না, এখানে আপনার পাবনায় সেই মাদ্রাসায় আমাকে ইলেকশনের আগে ফোন করেছে, বলছে হুজুর আমাদের এখানে আপনার বিরাট বক্তৃতার চাহিদা আসতে হবে। তারপর বাংলাদেশে এসে ফোন করেছি, ভাই এসেছি জলসা কবে করবে, বলে হুজুর ইলেকশনের আগে হলে ভালো হতো, এখন আর ছেলেরা করবে না বলছে। তবে বুঝতে পেরেছেন তো কারা, মানে ইলেকশনের আগে ফুরপুরার মুরিদগুলোকে পটকে মেরে ভোটটা নিল, এবার পায়ে ধরে বলে যায়, পায়ে ধরে বলি ফুরপুরার পীর সাহেবরা কোনো রাজনীতি করেনি, করেনি, করতে পারে না। তবে বাস্তব শুনুন, ধর্ম করলে মন দিয়ে ধর্ম করুন, রাজনীতি করলে রাজনীতি করুন। ও মুসলমান, ধর্ম আর রাজনীতি এক করে ফেলবেন না, সাধারণ মানুষ কিন্তু গোমরা হবে তাতে, কথা ঠিক না ভুল? সাধারণ মানুষ গোমরা হবে ধর্ম রাজনীতি মিশে গেলে। আমি এখানে বলবো আপনাকে, বাবা শেরেক বেদাতের বিরুদ্ধে লড়তে হবে, বাবা কবরে ফুল দিও না, কবরে চুম্বন করো না, কবরে চাদর দিও না, কবরের সামনে হাত বেঁধে দাঁড়িও না, আবার রাজনীতির স্বার্থে শহীদ স্মরণে পুষ্প মাল্য জ্ঞাপন করব, আবার রাজনীতির জন্য শহীদ স্মরণে আপনার কি বলে পুষ্প স্তবক দেবো, এই তো কবরে ফুল দেওয়া হারাম ছিল, ফের হালাল হলো কি করে? কথা বুঝতে পারছেন না? তাতে কি সাধারণ মানুষ কি আপনার বেপথে চলবে? চলবে না। তাই বলি ভাই, খুদার কসম বলছি, রাজনীতি করলে রাজনীতি করুন, আমি কোন রাজনীতির বিরুদ্ধে নয়, কোন রাজনীতি আমি নিজে করিও না, যারা যে পথে চলছেন সে পথে চলুন, কিন্তু দয়া করে আম মুসলমানদেরকে রাজনীতির দোহাই দিয়ে তাদের তুরুপে তাস হিসাবে ব্যবহার করবেন না। এই কথা ঠিক না ভুল? আপনারা একমত আমার সাথে? কারা একমত হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামিয়ে নিন। এইটাই বলি ভাই, আল্লাহর রাসূল সেটা আমাদের অন্তরের ব্যাপার। যেমন এই জলসাই দেখেন, খালেদা পার্টি, হাসিনা পার্টি, সব পার্টির লোক এসছে, আসে না, আছে কিনা? ওই এখানে তো ওই রাজনীতির ব্যাপার হচ্ছে না, হচ্ছে কি, হচ্ছে কি? আমাদের যদি কালকে কোনো নেতা বারণ করে যে তোমরা কেন খালেদা পার্টি হাসিনা পার্টি একসঙ্গে বসেছিল, আপনারা কি বলবেন? বলেন ওটা আমাদের আসল পার্টির মিটিং ছিল, ওখানে দুনিয়ার পার্টিকে কাঁচ কলা দেখায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বুঝতে পারছেন না? এই পজিশনটা যেমন আপনারা একত্রিত হয়েছেন সারা বাংলাদেশে মুসলমান এরকম একত্রিত হয়ে আমরা যে যা রাজনীতি করি করব, একটা জায়গায় এক থাকবো, ধর্মের জায়গায় কোনো রাজনীতি হবে না, এটা আমরা তৈরি করতে পারি না? পারলে হবে কি? এর চারে কাঁকড়া ঢুকবে, এটা খালি মাথায় রেখে দেবেন, কেউ দুঃখ নেবেন না। আমার মুসলমান ভারতের এক নম্বর রাষ্ট্রনায়ক অটল বিহারী বাজপেয়ী কাঁধে তোর আপনার কি বলে চাদর থাকে, ওই চাদর ধরে যদি টান মেরে রাজ্য আপনার কি বলে রাজ সড়কের উপরে ফেলে দিয়ে বলি, এ বাজপেয়ী জি মাই ভুকা হো বচ্চি ভুকি রো রই হ্যায় ঘর মে চুলা নহীন জলা সকতে হ্যায় খানা বগেরা নহীন হ্যায় তুমারে পাস বহুত মাল হ্যায় এসা করো 20 রুপিয়া দে দো বচ্চে কে লিয়ে খানা বগেরা খরিদনা হ্যায়। ও আমার মুসলমান, যদি গলায় গামছা দিয়ে কোনো নেতার কাছে চাই, ওই নেতা কি আমাকে 20টা টাকা দেবে? দেবে? আর ওই আমেরিকার শ্রেষ্ঠ বাপের নাম ভুলিয়ে দেবে, বাপের নাম ভুলানো বোঝেন, বাবার নাম ভুলানো বোঝেন, তার মানে ষাঁড়টা ষণ্ড বলে, তাই তো নাকি? ও তো নিজেকে দাদা মনে করে, আর এক মানুষই কায়দা করে দিয়েছে, বলি ধরলো বোধহয়, ধরলো বোধহয়, ধরলো বোধহয়, একজনে কায়দা করে দিয়েছে। চলে যান আমেরিকার ওয়াশিংটনে যান, তার গলায় ভেড়ার জিভ লটকাচ্ছে, লটকাইনি কি ওটা, ওই টাইটা ধরে টানুন আর বলুন, এ জট বুশ, আই এম ফর ইন্ডিয়া, সরি আই এম ফর বাংলাদেশ, ফ্রম বগুড়া, ফ্রম কান্ট্রি, আই ফিল হাঙ্গারি, প্লিজ গিভ মি অনলি $20, যান যে বলুন, দেবে? ধরে বলুন দেবে? গার্ডস, ইয়েস স্যার, ফায়ার, মার গুলি, তাই তো নাকি? ক নাম্বার পেল তাহলে এরা? জিরো। আমার মুসলমান, আমার রাসূল, এই নেতাগুলো এই বাস্তবে সম্মুখীন হয় নাই, খালি একটা জুতো ছুঁড়েছে মাত্র, একটা খালি জুতো ছুঁড়েছে, যে এরকম পালাচ্ছে মারলো বোধহয়। যেখানে যেদিনে পেপারে দেখলাম ফটোটা, বুশকে জুতো ছুঁড়ছে আর বুশ এরকম পালাচ্ছে, তো রিপোর্টারটাকে আমি একবার পেপারের মধ্যে একবার স্যালুট দিয়েছিলাম, ভাই এতদিনে বেটা তুই বাপের বেটার মতো কাজ করিতিস। কথা বুঝতে পারছেন না? শুনুন, যখন ইরাকে নারী আর শিশুদের উপর অত্যাচার চলছিল, আপনারা বাংলাদেশের পেপারে দেখেছেন, ওখানে যে আপনাদের আজকের কাগজের আপনার প্রতিনিধি আছে মল্লিকা নাম, আপনাদের দেশেরই, ও আমার ইন্টারভিউ নিয়েছিল, তারপরে আপনার এই ইনকলাব আছে ওখানে ওদের প্রতিনিধি আছে, ওরা সব ইন্টারভিউ নেয় আমার। আমার বড় চাচা হুজুর পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী বাংলার মুরব্বী, আমার ওয়ালিদ সাহেব বাংলার ওই অন্যতম বয়োজ্যেষ্ঠ পীর, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী, সাইফুদ্দিন সিদ্দিকী, হুজুররা মিলে বাংলার মানুষকে জানালো কি, যে আজকে যে ইরাকের উপরে আমেরিকা অত্যাচার চালাচ্ছে, ওদের একটা পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা দেওয়ার দরকার আছে। কি শিক্ষা দেয়, কি দেয়? তা আমি ইমরান ভাই ঠিক করলাম, এক কাজ করি, ইমরান ভাই একটা রিস্ক নেবে, বলে কি, যা হয় হবে, চলো আমেরিকান সেন্টার ঘেরাও করে দিই, বলিস কেমন? হ্যাঁ হবে, চলো হবে, হ্যাঁ চলো, ওই আমেরিকান সেন্টার ঘেরাও করবো, হাগামোতা সব ভেতরে, ওদের আর সারাদিন রাত বেরোতে দেবো, ভারতের বুকে আমেরিকান সেন্টার ঘেরাও, মানে বুঝতে পারছেন সিনটা কি চলছে? আমার জমিয়ে তোলা মায় বাংলা সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে খবর করে দেওয়া হলো, লক্ষ লক্ষ মানুষ কলকাতার রাজপথে পেপারওয়ালাগুলো লিখলো, ফুরপুরা শরীফের জমিয়ে তোলা মায় বাংলার ডাকে আব্বা জানার বড় চাজানার কথা লিখলেন, ইনাদের ডাকে কলকাতার জনজীবন বিধ্বস্ত হয়ে পড়েছে। আমরা রাত সড়কের উপরে দাঁড়িয়ে ওই কালো বিল্ডিংটার দিকে তাকিয়ে বলেছিলাম, এই কালো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে সাদা চামড়ার মানুষগুলো আছে। ফারদার শুধু ইরাক কেন, বিশ্বের কোন জায়গায় নারী এবং শিশুদের উপর এরা যদি অত্যাচার করে, ওই কালো বিল্ডিংটায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ওদের বাংলা থেকে তাড়িয়ে দেবো, এই আওয়াজ তুলেছিলাম। লক্ষ লক্ষ মানুষ আপনাদের এখানকার পেপারেও দেখেছেন কি তো, তারপরে রোডে চড়ে বসেছিল কি ভারত থেকে, তখন কি করলো ভারতের মৌলানাদের এবার আমেরিকা তোয়াজ দিতে আরম্ভ করলো, বুঝতে পারছেন না, ওদের ফ্রি টুট দেবো, এদের এই দেবো, ওদের সেই দেবো, ওদের অমুক দেবো, ওদের তমুক দেবো। যাই হোক মুসলমান, তো এক কথায় আমাদের ভারতবর্ষেও বিশ্বের মুসলিমের উপরে আঘাত যখনই এসেছে আমরা গর্জে উঠেছি। প্যালেস্টাইনের জন্য আওয়াজ তুলেছিলাম, গর্জন তুলেছিলাম, এখন লিকালিকি চলছে, আপনারা খবর নিন, কথা বুঝতে পারছেন না। আমার বক্তব্য ওই জায়গায়, তো ওই ছেলেটা যে জুতো ছুড়লো, আমি ওকে যখনই পেপারে দেখেছি তো একটা স্যালুট মেরেছিলাম, না বেটা তুই এই বাপের বেটার কাজ করেছিস, তাহলে কি হবে, ঢিল ছোড়া অভ্যেস নেই, ক্যামেরা ধরা অভ্যেস ঠিক লাগে নেই, সাইড দিয়ে বেরিয়ে গেছে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, এদেরকে আপনি কি নাম্বার দিচ্ছেন এবারে দেখুন। আল্লাহ রাসূলকে যখন বললো, ইয়া মুহাম্মদ মুরিলি মিম্মা লিল্লাহি আল্লাজি ইনদাকা, এই মুহাম্মদ তোমার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, আমাকে ওর থেকে কিছু দান করো, আল্লাহ রাসূলের কাছে চাইলো। আনাস এদিকে ঠক ঠক করে কাঁপছে, আমি পীরজাদা মেহরাম, আমার যদি গলায় গামছা দিয়ে মোটা মানুষ আছে, বুঝতে পারছেন, ওই রাস্তার উপর ফেলে দিয়ে বলে পীর সাহেব আপনি কিছু দেন, বুঝতে পারছেন না, পীরজাদা ভাই আপনি কিছু দেন, আমি তো উঠি আগে কোনো খবর হবে না, মোটা শরীর হাঁটুতে ব্যথা মাথার যন্ত্রণা, রাস্তায় ফেলে দিয়ে কিছু দেন পাকাবো হচ্ছে, হেমন মার মারতাম, মারের কোনো হাফ টাইম পেত না, বুঝতে পারছেন আমার উপর দিয়ে চালাচ্ছি ব্যাপারটা, বুঝতে পারছেন তো, দুনিয়ার নেতা মন্ত্রী এমপি এমএলএ কথা বুঝতে পারছেন না, রাস্তায় ফেলে দিয়ে যদি বলে কিছু দাও, এই রাস্তার চায়ের দোকানে আছে, হঠাৎ একটা গরিব বজলুম এসে কলার ধরেছে, এমপির কি এমএলএর কি মন্ত্রী, তুমি অনেক কিছু দেবে বলেছিলে, বিপিএল কার্ড দেবে বলেছ, আমাদের চাল দেবে বলেছ, ভোটে জিতে কিচ্ছু দিই উনি কবে দেবে, কথা বুঝতে পারছেন না, পাশ থেকে তার চামচারা সব ধরে যাই দাদার হাত চাড় এক চড় দেবে, দাদা কি বলে আসল যে নেতা কি বলে, এরকম করো না, তুমি ওকে বাঁচছ আমার নাই কলারটাই ধরেছে, আমার কি জাত গেল নাকি, গরিব খেতে পাইনি মজলুম, দাদা আপনার কলার ধরলো সবার সঙ্গে ধরুক না, আমি ওদের নেতা, ওদের বাপের মতো, ওদের বড় ভাইয়ের মতো, রেগে গেছে ধরেছে তো কি হয়েছে, তুমি রাগ করছো না, দাঁড়াও কি হয়েছে বাবা, স্যার আমি কিন্তু খেতে পাইনি, আপনি চাল দেবেন বলেছিলেন, আপনাদের এরা দেয়নি, এই দু তিন বছর ধরে আমার মজলুম আমার উপর জুলুম অত্যাচার হচ্ছে, সমান শুনছ ওকে সামনে সপ্তাহে দিয়া দেবে যা চাই দিয়া দেবে, সামনে সপ্তাহে দিয়ে দেবে, জি স্যার, সালাম আলাইকুম স্যার, বহুত মেহসান, বহুত এহসান হলো, বহুত মেহরবানি হলো স্যার, আমি চললাম স্যার, চলে যাওয়ার পরে জিজ্ঞাসা করছি স্যার আপনার কলার ধরলো আর আপনি বললেন সামনে সপ্তাহে দিয়া দেবে ওকে আমি দেবো, হয়তো কিছু পাবে কোন বাঁশ ঝাড়ের ভেতর থেকে, কাজ বনের মধ্যে থেকে, কোন রাস্তার ধার থেকে, আহারে ওর ডেড বডিটা খুঁজে পাওয়া যায়, এক সপ্তাহ পরে দিয়ে দেবে, সত্যি এক সপ্তাহ পরে এই গুলি দিয়ে দিয়েছে, মেতিম বাচ্চাগুলো মাসুম বাচ্চা, জনম দুঃখিনী মা, মাথার ধারে বসে হাও হাও করে কাঁদা ছাড়া কোনো উপায় নাই, কথা ঠিক না ভুল বলছি গো, বাস্তব রাজনীতির চিত্র এটা কিনা বলুন তো, আরে আমি রাজনীতি করি না কিন্তু আপনাদের রাজনৈতিক সচেতন করা আমাদের দায়িত্ব নয়, যদি না হয় তো আমাদের পীরের আওলাদ বলে বলেন কেন? তাই বলে ও মুসলমান রাজনীতি করো, কিন্তু তোমার হাত দ্বারা আরেকটা মুসলমান যেন আঘাত না পায়, তোমার জবান দ্বারা আরেকটা মুসলমান যেন কষ্ট না পায়। কারণ তুমি দুনিয়ার বুকে বিভিন্ন দল, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে তুমি একটাই মুসলমান। যদি বলেন না সুবহান আল্লাহ, এই আঙুলটা কাটলে রক্ত বেরোবে না, এই আঙুলটা কাটলে রক্ত বেরোবে না, এটা কাটলে লাগবে না, এটা কাটলে লাগবে না, এইগুলো কাটলে কাকে লাগবে? নিজেকে, যেহেতু আমার নিজের আঙুল তো। অতএব আপনি হচ্ছেন খালেদা পার্টি, আপনি হাসিনা পার্টি, আপনি এই পার্টি, আপনি সেই পার্টি, কিন্তু দেখুন দেহটা বডিটা তো ইসলামের, যার অভিভাবক হচ্ছে আমার রসুল। এই কথা ঠিক না ভুল? আপনারা যদি একে অপরের সঙ্গে মারামারি করে আমার রসুল কি খুশি হবেন? আমার রসুলের কষ্ট হবে না? তার আদরের উম্মতকে যখন মারবেন নবীর কষ্ট হবে না? তাই বলি সামনে নির্বাচন আছে, পায়ে ধরে বলি ভাই কেউ মারামারি করে ফেলবেন না। কথা বোঝা গেছে কিনা? এই জন্য আজকে আমি এই সাইড নিয়ে আলোচনা করছি। আমার মুসলমান আমার রসুল সেদিনে কি করেছিলেন দেখা যাক। আমার রসুল কি করলেন গো? আমার রাসূলকে যখন বলে এই মুহাম্মদ আপনি আমাদেরকে কিছু দান করুন, আল্লাহ রাসূল আস্তে আস্তে উঠতে থাকে, নিজের গলায় যে ফাঁস পড়ে গেছে গলায় হাত বুলাতে আরম্ভ করে, গলায় হাত দেয়, হাত বুলাই, হাত বুলাই, আস্তে আস্তে ওঠে। হযরত আনাস আল্লাহর এই অবস্থা, আল্লাহ রাসূলের এই অবস্থা দেখে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দেয়। আনাস কাঁদছে ঝরঝর করে, ঝরঝর করে। আমার রাসূল আস্তে আস্তে উঠেছে, নবীর চোখটা লাল হয়ে গেছে, কেমন কান্না মুখে হাসছে আমার নবী। কি করলেন? আমার রসুল চড় মানলেন না, গালাগাল করলেন না, সুম্মা দেহকা আমার লেহু। আল্লাহ রসুল হাসতে হাসতে ওঠে, উঠে বলে আনাস, হে আনাস। আনাস আল্লাহ রসুলের মুখের দিকে দেখছে, ঝরঝর করে কাটছে, আবার গলার দিকে দেখছে, যেখানে ফাঁস পড়েছে দেখছে, আবার মুখ দেখছে, ফাঁসটা দেখছে আর মুখটা দেখছে, ফাঁসটা দেখছে। আনাস, রিল্যাক্স, ঠান্ডা হবে বেটা। আরে আল্লাহ রাসূল যখন আনাসের কাঁধে হাত দিয়েছে, আনাস বাচ্চা ছেলের মতো ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে, যে গলায় ফাঁস লেগেছিল নবীর গলাতে চুমা দিতে আরম্ভ করে। আর আল্লাহ রাসূলকে বলে, ও আমার হাবিব, ও আমার জান, তোমার পশমে আঘাত লাগলে আমি আনাস সহ্য করতে পারি না, আর তোমাকে মাটিতে ফেলে দিয়েছে, আমি আনাস কি করে ঠিক থাকবো? আপনি নিজেই বলে দিন। বলুন সুবহানাল্লাহ। আমার খুব কষ্ট হচ্ছে, আনাস তুই মাফ করে দিবি না ওকে? আরে আমি তোর নবী মাফ করে দিয়েছি। আনাস মুখ তুলে হাসছে, আপনি মাফ করে দিয়েছেন? মানে হ্যাঁ মাফ করে দি। আমিও তাহলে ওকে মাফ করে দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আমিও মাফ করে দিলাম তাহলে। যাও আনাস, এক কাজ কর, ওই মানুষটা আল্লাহ রসুলের কদমে পড়ে যা হাউ হাউ করে কাঁদে আর বলে, আয় মোহাম্মদ এইটাই যদি তোমার আদর্শ হয়, আজ থেকে আনাসের মতো আমাকেও তোমার গোলাম করো, তোমার জন্য যেন জাল দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। আমার কাছ থেকে গোলাম করো, আল্লাহ রসুলের গোলাম হয়ে গেল, তোমার মতো আনাসের মতো যেন আমিও তোমার জন্য জাল দিতে পারি। আনাস চলে গেলেন, আল্লাহ রাসূলের হুকুম পেয়ে আনাস গেলেন। আল্লাহ রাসূল বলে, আনাস বাইতুল মালে একটা উট নিয়ে যাবে, সামান্য না, ও চেয়েছে যত সামান্য, কিন্তু আল্লাহর বাইতুল মালে একটা উট নিয়ে যে উটটাকে ওভারলোড করে ওই গরিবটার বাড়ি পাঠিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। ওভারলোড করে ওই গরিবটার বাড়ি পাঠিয়ে দাও। আমরা এতটা না পারলেও আল্লাহ নবীর রাজনৈতিক কিছু আদর্শ আমাদের মনে থাকবে তো? আমার রসুলের এত গুণগানের দিক থাকতে আমরা কোন দিকটা দিয়ে আলোচনা করি? নবীর কালে ছোট, আমার নবী তো আমাদের মতো মানুষ ছিলেন। আমার নবী কেন এ কথা আল্লাহ বললেন? কিসের জন্য বললেন? কি কারণে বললেন? তার আদর্শ বিশ্বের প্রতি দৃষ্টান্ত। আল্লাহ বলছেন, ইন্না কালা খুলুকিন আজিম, হে মোহাম্মদ, আই ক্যান গিভ ইউ আ গ্রেট রিগার্ড, হে নবী, আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি, আপনাকে বড় আখলাকের হকদার করেছি। আল্লাহ আল্লাহ বলেননি ইন্নাকা আলা খুলুকিন আজিম? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, কেন এই কথা বলতে গেলেন, কিসের জন্য আল্লাহ এই কথা বললেন? আর কোরআনের মধ্যে নবীকে মানুষ রূপেই বা কেন পরিচয় পরিচিত করানো হলো? কেন ইন্নামা আনা বাশার উম্মিশরকম? তাইলে মাওলানারা লাফাচ্ছে, প্রসঙ্গ তো বলে নিচ্ছে, আমার রসুলের রাজনৈতিক লাইফটা আছে, বুঝতে পারছেন না? কেন এই আয়াতটা নাজিল হলো, এই শানে নুজুল কি? আমার মুসলমান আল্লাহ রসুল এক সময় নিজের ঘরের মধ্যে আছেন, বাইরে একজন সাহাব আল্লাহ রসুলের সিকিউরিটি গার্ড পাহারা দিচ্ছে, হঠাৎ করে রাস্তা দিয়ে একজন ইহুদি হেঁটে হেঁটে যায় আর বলে, এই মোহাম্মদের শিষ্য, এই মোহাম্মদের সাহাব, তোদের মোহাম্মদ যদি সত্যিকারের নবী হয়ে থাকে, ওই যে 5-7 কিলোমিটার দূরে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছটাকে এখানে ডাকতে বলো, যদি নবী ওই গাছটাকে ডাকতে পারে, আমরা তাকে নবী বলে মেনে নিতে পারি, আমরা মুসলমান হব। যদি ওই গাছটা এখানে ডাকতে পারে, সেই 5-7 কিলোমিটার ধরে লিলি করছে, যদি ডাকতে পারে, আমরাও মুসলমান হয়ে যাবো, আমরাও তোকে নিয়ে বলছে তোকে মুসলমান হতে হবে না, ওই গাছ ডাকতে হবে তবে মুসলমান, তোকে মানতে হবে না, যা আমরা মানি, আমাদের জান, আমাদের কলিজা, আমাদের প্রান্তদের মানতে হবে না, বেরো। বুঝে, ওরে পারবে না রে, পারবে না, তোদের নবী ডাকতে পারবে না রে, কখনো পারবে না, তোদের মোহাম্মদ যদি নবী হয়ে থাকে ওই গাছটাকে ডাকতে বল। এবারে মাগরিবের সময় ওই কথা বলে, তোদের মোহাম্মদ যদি নবী হয়ে থাকে ওই গাছটাকে একবার ডাকতে বল। এবারে সাহাবা নয়, আল্লাহর রাসূল দিন দুনিয়ার বাদশা সিনাটাকে টেনে বার হয়ে বলে, এই বল এই ইহুদি বেটা যা বলার, আমার সাহাবাকে বলিস না, আমি মোহাম্মদকে বল তুই কি চাইছিস। এদিকে আয়, খালি আমার সাহাবাকে হুমকি দিয়ে যায়, কি চাস বল, কি হয়েছে, তুমি নবী, বলে তোর কি হয়েছে, না তুমি যদি নবী হয়ে থাকো সেই গাছটাকে এখানে ডাকতে পারো, ওই গাছ কই, ওই যে মরুভূমির মধ্যে লিলি করছে ছোট মতো লাগছে, 5-7 কিলোমিটার দূরে, বলে কই রে, ও তো অনেক দূরে রে, হ্যাঁ তাই তো বলছে অনেক দূরে, ওই গাছটা এখানে ডাকতে পারবে, যদি গাছটা ডাকতে পারো তাহলে তোমার নবী বলে মানবে, বলে তোকে নবী বলে মানতে হবে না, বাকি রইলো গাছ ডাকা, এ ও কাজ হয়ে যাবে, যা কি বলছে কাজ হয়ে যাবে, যা না এক্ষুনি ডাকো, ওরে বোকা, ও গাছ আমায় ডাকতে হবে না, ও গাছটাকে যে আমার নাম বলে দে চলে আসবে, আরে জোরে বলুন, সকলে মিলে বলুন, ওকে যে আমার নাম বলে দে গাছ চলে আসবে, আমায় ডাকতে হবে, নাম বলে দে চলে আসবে, ডাকতে হবে, কোনো কথা হলো নাকি, তুই বলে দেখ সত্যি আসবে, তুই যে বলে দেখ, দেখো যদি না আসে, কিন্তু মাথায় খেলে গেছে, ওদের কবিলা সর্দার বলেছে ইসলামের নবীকে যদি শাস্তি দিতে পারিস, ইসলামের নবীকে যদি শাস্তি দিতে পারিস, তুই যা চাইবি তাই দেবে, এর মাথায় খেলেছে, এই এই এই অবস্থায় কিছু বার্তা নিয়ে নেওয়া যায়, কিছু ইনকাম করে নেওয়া যায়, নবী তো গাছ ডাকতে পারবে না, মধ্যে থেকে নবীকে শাস্তি দিলে কিছু পয়সা পাবে, আশ্চর্য কথা, আরে কি বলবো, আল্লাহ রাসূল বলে দেন কি নাম, ওই গাছকে যে বলবে ইয়া আইয়ুহাস সাদের আন্না মুহাম্মাদ ইয়াদউকা, এই কথাটা যে বল, লেছে বলে হ্যাঁ বলছেন, বলে হ্যাঁ বলছে, আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, এই কথাটা যখন বলতে বলেছে, আস্তে আস্তে ওই মানুষটা বলছে, দেখো রোদে কিন্তু বালি গরম হয়ে আছে, আমি যাবো তাও, বুঝে রোদে বালি গরম হয়ে আছে আমি তাই যাবো, আর গাছ না আসলে বলছি যা বললাম তাই করবো, তুই শাস্তি দিবি তো তাই দেবো, দেখো বাড়ি কিন্তু বড়, এরপরে হাঁটতে আরম্ভ করে যে বেচারা, হেঁটে হেঁটে হেঁটে হেঁটে যে মাথার ঘাম পায়ে, যে এই শরবত বেরোচ্ছে গোটা শরীর দিয়ে, ঘাম বেরোচ্ছে গো, ঘাম বেরোচ্ছে গোটা শরীর দিয়ে, মাথার ঘাম পায়ে পড়ে গেছে। এক সময় হাঁপাতে হাঁপাতে ওই গাছের নিচে যেয়ে দাঁড়িয়েছে, বলে এই তো গাছ চলে এসেছি বাবা, কত দূর থেকে হেঁটে হেঁটে চলে এলাম, এইবারে বলা যাক। এই বলে আস্তে করে গাছের নিচে নিজেকে একটু প্রস্তুত করে বলে, ইয়া আইয়ুহাশ্শাজার আন্না মুহাম্মাদান ইয়াদুকা, এই গাছ তোমাকে মুহাম্মদ আরবি ডেকেছে। এই কথা বলতেই ওই গাছটা একবার জোরে দুলা দিয়ে ওঠে, জোরে একবার ঝাড়া মেরে ওঠে। ও আমার মুসলমান শুনে রাখেন, এরপরে আবার ঠান্ডা, ঝাড়া মেরে ওঠে তারপর ঠান্ডা। নবীও যেমন আর আমিও তেমন, মুসলমানদের নবী সত্যি একদম বাজে কথা বলে। বলেছে আমার নাম বলবি গাছ চলে আসবো, ওই তো বললাম এই গাছ তোকে নবী ডেকেছে, একবার এরকম ঝাড়া মারলো তারপর দাঁড়িয়ে গেল। কই গেল না তো, তারপর ভয় লেগে গেছে, ঝাড়াই বা মারলো কেন বলুন না, সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ, ঝাড়াই বা মারলো কেন, ভূত আছে না কি রে বাবা। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, বলে আর একবার বলা যাক, ফের আবার বলছে ইয়া আইয়ুহাশ্শাজার আন্না মুহাম্মাদান ইয়াদুকা, ফের একবার ঝাড়া মেরে ওঠে। সর্বনাশ করলে ভাই, তুই দুবার বলেছিস গাছ চলে না, এসে নবীকে শাস্তি দে, অনেক পয়সা পেয়ে যাবি, তিনবারই তো আল্লাহর খেলা লেখা আছে, কথা বুঝতে পারছেন না কাকা? তুমি গন্ডগোল করে ফেললে, দুবার বলে চলে আসতে পারতে, তাহলে আর ইতিহাস তৈরি হতো না, আমাদের ওয়াজ করা হতো না। আমার মুসলমান এবার তিনবারের মাথায় ওই গাছের কাছে যেয়ে বলে, ইয়া আইয়ুহাশ্শাজার আন্না মুহাম্মাদান ইয়াদউকা, এই গাছ তোমাকে কালি কমলি ওয়ালা ডাক দিয়েছে। তিনবার যখন বলে চার গাছ দোলা মারে নাও, বরং ডান দিকে পুরুষ শুয়ে পড়ে চটচড় করে শেকড় গুলো ছিঁড়তে আরম্ভ করে, এরপরে বাঁ দিকে শুয়ে পড়ে চটচড় করে শেকড় গুলো ছিঁড়তে আরম্ভ করে, এরপরে পিছনে যাই শেকড় গুলো ছিঁড়তে আরম্ভ করে, এরপরে ওই গাছটা নিজের সিনা দিয়ে বুক দিয়ে একটা চাপ মেরে দেয়, আরবের জমিনটাকে পটাতে পটাতে মাটি চিপতে চিপতে ওই গাছটা আমার নবীর কদমে এসে সেজদায় পড়ে যায়। তো সিনাই চাপ পরে গাছটা দৌড়তে আরম্ভ করে, এসে আল্লাহ রাসূলের কদমে পড়ে যায়, আর এই পিছনে ছুট ছুট ছুট দূর দূর দূর দূর, একলে রান্ধা কোথা করে, নবীর গালি বদনাম গুলো আর নবীকে ছোট করা ছাড়া ওয়াজ জানে না এরা, বুঝতে পারছেন না এগুলো কে বলবে। গাছ ছুটেছে পেছন পেছন ছুট ছুট বলে, এর বাপরে তো খাটনি বেড়ে গেল, আগে হেঁটে হেঁটে আসছিলাম ভালো আসছিলাম, ফের ছুটতে হচ্ছে, তো এখন ছুটে ছুটে ছুটে ছুটে আল্লাহ রাসূলের কাছে গেছে, আল্লাহ রাসূল গাছটাও সেজদায় পড়ে আছে, আল্লাহ রাসূলও সেখানে আছে, আর ইও ছুটে ছুটে গেছে, এসে বলে আমাকে শাস্তি দিবি না, ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে, কাঁদতে কাঁদতে নিজের হাতটা আল্লাহ রাসূলের কদমে দিয়েছে, দেওয়ার পরে বলছে এই মুহাম্মদ আজ থেকে আমি তোমার গোলাম হয়ে গেলাম, যদি জান দিতে হয় তোমার নাম লিতে লিতে জান দেবো, বলুন সুবহানাল্লাহ। এরপরে বলে তুই মুসলমান হলি, জি হুজুর, আর মুসলমান কি কি জানি না, তবে শিওর একটা সত্য কথা এই যে আমি আপনার দাস, আপনার কদমের গোলাম হয়ে গেলাম। বল তুই কি চাস, নতুন কেউ কিছু হলে আমার কাছ থেকে ইনাম পেয়ে থাকে, আজ তুই আমার কাছে চা। বলে হুজুর আজ তো আমি কিছু চাইবো না, একটা জিনিস মাথায় ঢুকেছে বেরোচ্ছে, চাওয়াটা বাকি থাকবে, ঠিক আছে যা বাকি থাকবে। তো কি ঢুকেছে? বলে হুজুর এখানে একটা ব্যাপার ঘটে গেছে। বলে আমি নাই কাপের ছিলাম, আমায় নাই চার পাঁচবার বলেছেন তবে গাছকে ডাকতে গেছি, তো গাছ তো মুসলমান, ওকে তিনবার বলতে হলো কেন? ভাই বুঝতে পারছেন, বলে গাছকে তিনবার কেন বলতে হলো হুজুর, আর হুজুর আমায় দুবার দুবার ভয় দেখিয়েছে, বলো কি, বলে ঝাড়া মেরেছে আমি চমকে গেছি। আল্লাহ রাসূল বলে এই গাছ কি ব্যাপার বলো, নবী তো আমাদের মতো মানুষ গাছের সাথে কথা বলছে, ও মলি সাহেব তুমি দুটো নারকেল গাছ লাগিয়েছো, 14 বছরে একটাও ডাব তো দূরের কথা মুচিও হয়নি। তুমি গাছকে দিয়ে জিজ্ঞাসা করে কিরে 14 বছরে বাচ্চা হলো না কেন? কথা বুঝতে পারছেন না? ফল ভালো হবে বলে দুটো পাশাপাশি রাখালাম, জোড়া করে লাগালাম, তাও একটা মুচিও হয়নি। জিজ্ঞাসা করুন না, হবে না? আল্লাহ রাসূল গাছের সাথে কথা বলছে কারণ আপনি বলবেন মাওলানা সাহেব পীরজাদা সাহেব তোরা হাদিস থেকে এসেছে, আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি কমন হাদিস সবাই জানে। ওই হাদিসটা গো নবী বলছে আমি যা জানি আমি যা শুনি তোমরা শুনতে পাও না, আমি যা দেখি তোমরা দেখতে পাও না, আমি যা জানি তোমরা জানো না। কমন হাদিস সবাই তো জানে, জানেন না? এর আরবি আর কি বলবেন? ইন্নি আরাম আলা তারাউনা। www.anibar.in